বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وآتوا الرسول لعلكم ترحمون আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা নূরের আয়াত নম্বর 56 থেকে, যে আয়াতে আল্লাহ পাক কয়েকটি কাজের নির্দেশ দান করেছেন এবং তার ফল আমরা কি পাব তাও উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাত, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার বিভিন্ন দিক রয়েছে। নামাজ কায়েম করা মানে আল্লাহ পাক পাঁচ ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, পাঁচ ওয়াক্তে 17 রাকাত আল্লাহ ফরজ করেছেন, কমপক্ষে এটা পড়া। নামাজ কায়েম করা মানে পুরুষদের জামাতে গিয়ে নামাজ পড়া, মসজিদ। নামাজ কায়েম করা মানে ওয়াক্তে নামাজ পড়া, সময় মতো সময় পার করে নামাজ পড়া নয়। নামাজ কায়েম করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়া, বিদাতী নামাজ নয়। নামাজ কায়েম করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন নামাজ পড়ে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমনই তোমরা নামাজ পড়া। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন যে সালাত কায়েম করো তোমরা, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আল্লাহ পাকের দয়া রহমত পাওয়ার উপায়। আর একটি আয়াতে জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে হিদায়ত পাওয়া যায়, হিদায়তের উপায়। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললে জান্নাত যাওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধান ছাড়া অন্য কোনো পন্থাই যতই সুন্দর কাজ করেন না কেন, বিদাতি কাজ যতই চাকচিক্যময় হোক না কেন, তা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না, আর আল্লাহ পাকের রহমত পাওয়া যায় না, আর জান্নাত পাওয়া যায় না। আল্লাহ পাক তারপরে বলছেন, লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ, হে নবী তুমি কাফেরদেরকে যারা অস্বীকারী তাদেরকে এই ধারণা করিও না যে পৃথিবীতে তারা আল্লাহকে ব্যর্থ করে দেবে, আল্লাহকে অপারগ করে দিবে, যে আল্লাহ পাক যা করতে চান তাতে কেউ বাধা সৃষ্টি করবে এমন কোন শক্তি পৃথিবীতে নেই। ওয়া মাওয়াহুমুন নার, কাফেরদের যারা অস্বীকারী তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়ালা বিসাল মাসীহ, আর তা কতই না জঘন্য প্রত্যাবর্তন স্থল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন একটি পারিবারিক বিধান উল্লেখ করেছেন, তা হচ্ছে যেসব নাবালক ছেলেরা বাড়িতে থাকে অথবা নিজের সাবালক ছেলেরা বাড়িতে থাকে, আর এইরকমই যারা ওই দাস দাসী বাড়িতে থাকে, কৃতদাস কৃতদাসী, যদি নাবালক চাকর হয়, যদি আজকাল কৃতদাস প্রথা নেই, নাবালক চাকর হয়তো আপনার বাড়িতে আছে, কাজের মেয়ে বাড়িতে আছে নাবালিকা, তারপরে নাবালক ছেলেরা নিজের আছে, এরাও তিনটি এমন সময় আছে যেই সময়গুলিতে স্বামী স্ত্রী যখন ঘরে থাকে তখন ঢুকবে না, বাপ মা ঘরে আছে যে কোনো সময় ছেলেরা নাবালক ছেলে 8 বছর 10 বছরে সেজন্য ঢুকে যাবে না, ঢুকবে না। তিনটি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন কারো ঘরে, নিজের বাড়ির ছেলেদেরকেও নিষেধ করেছেন যে কোনো ঘরে চট করে ঢুকে যাবে, বিনা অনুমতিতে এই কাজ করবে না। মহান আল্লাহ ইরশাদ করেছে, আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনরা, লিয়াস্তাযিনকুমুল্লাযিনা মালাকাত আইমানুকুম, যাতে করে তোমাদের কাছে অনুমতি চেয়ে নেই ওই সব লোকেরা যারা তোমাদের মালিকানাধীন অর্থাৎ তোমাদের দাস দাসী, ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলমা মিনকুম, আর তোমাদের মধ্যে যারা এখনো সাবালক হয়নি, তাহলে নাবালক ছেলেরা, নিজের নাবালক ছেলে মেয়েরা, সালাসা মাররা, তিনবার, দিনে তিনটি সময় আছে, এই তিনবার বিনা অনুমতিতে বাপ মায়ের ঘরে ঢুকবে না যখন বাপ মা ঘরে আছে। একটি সময় হচ্ছে মিন কাবলে সালাতিল ফজরি, ফজরের নামাজের একটু পূর্বে, ফজর নামাজের আগেখানে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাল যাহিরা, আর দ্বিতীয় সময় হচ্ছে যখন দুপুর বেলা রোদ্রের সময় তোমরা গরমের কারণে নিজের কাপড় খুলে রেখে দাও, দুপুরে বিশ্রামের সময় নিজের শরীরের কাপড় খুলে স্বামী স্ত্রী আরাম করছে, বিশ্রাম করছে। ছোট ছেলেরা 7 বছর 8 বছরের ছেলে যখন তখন ঢুকে যাচ্ছে, চাকর চাকরানি কাজের মেয়েরা নাবালিকা নাবালক তারা ঢুকে যাচ্ছে, এমনটা যেন না করে। অমিমবাদে সলাতিল এশা, এবং এশার সলাতের পরে, এশার নামাজের পরে বাপ মা শুয়ে গেছে আর ছেলেরা রাত 10টা 11টায় যখন তখন ঢুকে যাচ্ছে, না এই সময় ঢুকবে না। সালাসু আওরাতিন লাকুম, এই তিনটি গোপনীয়তা অবলম্বনের সময়। এই সময় মানুষ নির্জনে থাকতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে মিলন হতে পারে, আর শরীরে কাপড় নাও থাকতে পারে, যার ফলে এই সময়গুলিতে বিনা অনুমতিতে নিজের বাড়ির ছেলে মেয়েরাও প্রবেশ করবে না, বাড়ির চাকর চাকরানিরাও প্রবেশ করবে না। আল্লাহ পাক বলছেন, লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন না, এই তিনটি সময়ের পরে তোমাদের জন্য কোনো গুনাহ নেই আর তাদের জন্য গুনাহ নেই। ছোট বাচ্চারা, চাকর চাকরানি যারা নাবালক নাবালিকা, তারা যদি এই তিন সময়ের ছাড়া অন্য কোনো সময় ঘরে প্রবেশ করে তো অনুমতি নিতে হবে না। তাওয়াফুন আলাইকুম বাদুকুম আলা বাদ, কারণ এরা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করতেই থাকে। চাকর চাকরি রাত দিন ঘরে ঢুকবে বেরোবে, ছেলে মেয়েরা কতবার দিনে ঘরে ঢুকে বের হয়, এই জন্য বাকি সময়ে অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহাক বলছেন, কাজালিকি ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবে আল্লাহাক তোমাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করেন। আল্লাহাক সবকিছু জানেন এবং তিনি হিকমতওয়ালা। ওয়াইদা বালাগাল আতফাল মিনকুমুল হুলুম, পক্ষান্তরে যখন তোমাদের নাবালক ছেলেরা সাবালক হয়ে যাবে, এখন আর বিনা অনুমতি দুটো কাছে সাবালক, 15 বছর 18 বছরের ছেলে 20 বছরের ছেলে বাপ মায়ের ঘরে কোনো সময় বিনা অনুমতি ঢুকবে না। কমপক্ষে অনুমতি হচ্ছে নক করা, নবী সাল্লামের সাহাবাই কেরামরা নক করতেন দরজায়, সালাম দেওয়া, আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া, তারপরে আসতে বললে আসবে ভিতরে। ফালিয়াস্তা যেন তখন তারা অনুমতি নিবে, কামাস্তা জানেন মিন কাবলিহিম, যেমন বয়োজ্যেষ্ঠরা অনুমতি নিয়ে থাকে। সেই সময় যদি শরীরের মাথার উপর যে ওড়না রয়েছে, ওড়নাটা খুলে মাথা খুলে চুল খুলে থাকে আর কোন মানুষের নজর পড়ে, তাহলে কোনো দোষ নেই। যদি সেই মহিলা সাজসজ্জা গ্রহণকারী না হয়, সেই মহিলা এমন নয় যে এখনো মেকআপ করছে, এমন নয়, বৃদ্ধা 70-75-80 বছর বয়স হয়ে গেছে, এখন আর না বিবাহ করার চাহিদা আছে আর না স্বামীর দিকে তার চাহিদা আছে, এইরকম বুড়ি মহিলার উপর আকর্ষণ অন্য লোকেরও নাই, অন্য পুরুষদেরও নাই, তারা মাথার কাপড় খুলে রাখতে পারে। আল্লাহ পাক বলছেন, ওয়াল কাওয়ায়েদু মিনান নিসা, আর ওই সব মহিলারা যারা বৃদ্ধা হয়ে গেছে, কাওয়ায়েদ মানে বসে গেছে, অর্থাৎ বিবাহ থেকে বসে গেছে, আর বিবাহের আশা নেই, যারা আর বিবাহের আশাবাদী নয়, তাদের কোনো গুনাহ হবে না যদি তারা নিজের কাপড় ওড়নাকে খুলে রাখে, মাথা খুলে রাখে, গায়ের কিছু হাত অংশ এসব খুলে রাখে, আর আশেপাশের লোকেরও যদি নজর পড়ে কোনো দোষ নাই। তবে গায়েরা মুতাবাররিজাতিন বিজিন, যাতে করে এইরকম বৃদ্ধা মহিলারা অলংকার প্রকাশকারিনী না হয়, এখনো সাজছে, এখনো মালা পরে থাকার মেকআপ করে, তাহলে চলবে না। ওয়াই ইস্তাফিফনা খায়রুল্লাহুন্না, তবে তারা যদি বেঁচে থাকে তাহলে এটা আরো ভালো, বুড়ি হয়ে গেছে তারপরে যদি মাথায় ওড়না রাখে, চুল ঢেকে রাখে, এটা আরো ভালো। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামরা যখন জিহাদের জন্য বা সফরে কোনো সফরে চলে যেতেন, তখন বাড়িতে খোড়া যারা, তারা তো যেতে পারবে না জিহাদে, খোড়াদেরকে অথবা অন্ধদেরকে, এইরকম যারা রুগ্ন তাদেরকে রেখে যেতে বাড়ি দেখাশোনা করিও, ওরা তখন অপরের বাড়ি থেকে খাবো, কেমন এটা জায়েজ হবে হবে না, আল্লাহ পাক তাদের জন্য অনুমতি দিলেন। এইরকমই আপনজন যারা ঘনিষ্ঠ ব্যক্তি, তাদের বাড়ি থেকে সাধারণ জিনিসগুলি বিনা অনুমতিতে খাওয়া যেতে পারে, তবে বিশেষ লুকিয়ে রেখেছে সেগুলি জিনিস খাওয়া যায় না। এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের জন্য কোনো দোষ নেই, ওয়ালা আলাল আরাজ, খোড়ার জন্য কোনো দোষ নেই, ওয়ালা আলাল মারিজ হারাজ, আর রোগীর জন্য কোনো দোষ নেই, ওয়ালা আলা আনফুসিকুম, আর তোমাদেরও কোনো দোষ নেই, আনতা আকুলু মিন বুয়ুতিকুম, যে তোমরা নিজেদের বাড়ি থেকে খাবে, নিজের বাড়িতে মায়ের ঘরে আছে, ভাইয়ের ঘরে আছে, বোনের ঘরে আছে, খেতে পারো। আল্লাহ পাক বলছেন যে আও বুয়ুত আবায়কুম, অথবা তোমাদের বাপদাদার বাড়ি থেকে খাবে, নানার বাড়ি গিয়ে বিনা অনুমতিতে খেতে পারে সাধারণ জিনিসগুলো, আও বয়ুত উম্মাহাত, মায়েদের বাড়িতে, নানির বাড়িতে গিয়ে, দাদির বাড়িতে গিয়ে, আও বয়ুত ইখওয়ানে, তোমাদের ভাইদের বাড়িতে গিয়ে, ভাইয়ের বাড়ি গিয়ে বিনা অনুমতিতে, এমন নয় যে ভাত খাওয়ার জন্য অনুমতি লাগবে, রুটি খাওয়ার জন্য অনুমতি লাগবে, পানি খাওয়ার জন্য অনুমতি লাগবে না, সাধারণ জিনিস খাওয়ার জন্য। বোনের বাড়ি গিয়ে ওইরকম বিনা অনুমতিতে সাধারণ জিনিসগুলি খেতে পারবেন। চাচাদের বাড়ি গিয়ে, আবয়ুত আম্মাতে কম ফুফুর বাড়ি গিয়ে, আবয়ুত আখওয়াল মামাদের বাড়ি গিয়ে, আবয়ুত খালাতে কম খালাদের বাড়ি গিয়ে, আও মা মালাক তুম্মা ফাতিহাহু, অথবা যারা তোমরা মালিক হয়েছো তাদের চাবির। হয়তো বাড়িতে পয়সাওয়ালা মানুষ থাকে না, বিদেশে থাকে, আর বাড়ির চাবি দিয়ে রেখেছে কাউকে দায়িত্বশীল করে ইনচার্জ, তাহলে যেই বাড়ির চাবি আপনাকে দেওয়া হয়েছে সেই বাড়ি থেকে আপনি সাধারণ জিনিস যেগুলি খাওয়ার মতো খেতে পারবেন, তাদের গাছপালায় যেসব ফলমূল আছে সেগুলিও আপনি প্রয়োজনে খেতে পারবেন। আল্লাহ পাক বলছেন আও সাদিকুম, অথবা তোমাদের বন্ধুদের বাড়িতে, ঘনিষ্ঠ বন্ধু বন্ধুর বাড়ি গেছেন, প্রত্যেকটি জিনিস খাওয়ার ক্ষেত্রে অনুমতি সামনে রাখা আছে, সাধারণ জিনিস খেতে পারবেন। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ নেই। আনতা আকুলু জামিয়ান, তোমরা একসাথে বসে খাও, আও আস্তাতা, অথবা আলাদা আলাদা খাও। এখানে আর একটি বিধান বলা হয়েছে, খেতে বসবেন তখন এক জায়গায় বসবেন না, সবাই ভিন্ন ভিন্ন আলাদা আলাদা খাবেন, জায়েজ দুটো আছে, একসাথে বসে এখানে এক প্লেটে অথবা একাধিক প্লেটে, অথবা আলাদা আলাদা একজন খেলো তারপরে খেলো, দুই তিনজন খেলো পরে আরো অন্য লোকেরা খেলো, এভাবে খাওয়া যেতে পারে। কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করা, যেমন নবী সাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাহাবারা বললেন আমাদের খাওয়া যেন বরকত হয় না। নবী সাল্লাম বললেন যে হয়তো তোমরা আলাদা আলাদা খাও, একসাথে খাও বরকত বেশি হবে। একটা প্লেটে খাবার নিয়ে যদি তিনজনের খানা খান, পাঁচজনে হয়তো হয়ে যাবে, একসাথে নবী সাল্লাহ সাল্লাম খেতে বলেছে, এটা উত্তম। তবে জায়েজ আছে পৃথক পৃথক খাও, তাই আল্লাহ পাক এখানে এই দুটোই বিষয় উল্লেখ করেছেন, দুটোকে জায়েজ করেছেন। ফায়জা দাখাল তুম বয়ুতান, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, নিজের বাড়িতে যাচ্ছ, তখনও সালাম দিতে বলছে না। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে সালাম করো, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ পবিত্র অভিবাদন সালাম দেওয়া। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে সালাম দাও। বাড়িতে আজকাল সালাম দিতে লজ্জা করে মুসলিমরা, না নিজের স্ত্রীকে সালাম দেন, ছেলে মেয়েদেরকে সালাম দেন, ছেলে মেয়েরা ঢুকবে বাড়িতে সালাম দিয়ে ঢুকবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবে আল্লাহ পাক তার আয়াতগুলিকে বর্ণনা করেন যাতে করে তোমরা লাআল্লাকুম তাআকিলুন, বুঝার চেষ্টা করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামি লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু আল আয়া। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিধান উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মিটিং এ থাকবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে, তখন সাথী সঙ্গীদের আদবের দাবি হচ্ছে যে তারা বিনা অনুমতিতে মজলিস থেকে উঠে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস সম্পর্কে বলা হয়েছে প্রথম, কিন্তু পরোক্ষভাবে প্রত্যেকটি গঠনমূলক আলোচনা চক্র সম্পর্কে বলা যেতে পারে। যে কোনো মজলিস, যেমন আমাদের এই মজলিস, কোনো ব্যক্তি যদি উঠতে চান তাহলে অনুমতি নিয়ে যাবেন, এইরকমই যে কোনো মজলিসে কোথাও মিটিং হচ্ছে। এমনকি ওলামায়ে কেরামরা এই আয়াতে সামিল করেছেন জুম্মা ঈদ এগুলিকে, জুমার নামাজে গেলেন, ঈদে গেলেন, মসজিদে ঢুকছেন আর বেরোচ্ছেন, মসজিদে ঢুকছেন আর বেরোচ্ছেন না, বিশেষ করে যখন জুমার খুতবা শুরু হয়ে যাবে তখন কথা বলাও জায়েজ নয়, আর বের হওয়া ঢোকা মোবাইল রিসিভ করা এসব জায়েজই নয়। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি, লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ, নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রং ধনু আজ রাত 10টায় আপন সম্প্রচার, সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Alap Kori, Proti Shonibar, Raat 6:30, Apuno Shamprachar, Shokal 9:30, Bangladeshe, Peace TV Banglai. মুজফর বিন মহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হুসেন, শাহিদুল্লাহ খান মদনী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ? আজ রাত 8:00 বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত ব্রাদার ইসলাম, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের তাফসীর চলছে সূরা নূরের আয়াত নম্বর 62 তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামি লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু আল আয়া। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিধান উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মিটিং এ থাকবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে, তখন সাথী সঙ্গীদের আদবের দাবি হচ্ছে যে তারা বিনা অনুমতিতে মজলিস থেকে উঠে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস সম্পর্কে বলা হয়েছে প্রথম, কিন্তু পরোক্ষভাবে প্রত্যেকটি গঠনমূলক আলোচনা চক্র সম্পর্কে বলা যেতে পারে। যে কোনো মজলিস, যেমন আমাদের এই মজলিস, কোনো ব্যক্তি যদি উঠতে চান তাহলে অনুমতি নিয়ে যাবেন। এইরকম যে কোনো মজলিসে কোথাও মিটিং হচ্ছে, এমনকি ওলামায়ে কেরামরা এই আয়াতে সামিল করেছেন জুম্মা, ঈদ, এগুলিকে। জুমার নামাজে গেলেন, ঈদে গেলেন, মসজিদে ঢুকছেন আর বেরোচ্ছেন, মসজিদে ঢুকছেন আর বেরোচ্ছেন না, বিশেষ করে যখন জুমার খুতবা শুরু হয়ে যাবে তখন কথা বলাও জায়েজ নয়, আর বের হওয়া, ঢোকা, মোবাইল রিসিভ করা এসব জায়েজই নয়। ঈদে গিয়েছেন, ঈদে গিয়ে শান্ত হয়ে বসেন ঈদের ময়দানে, আপনি ঢুকছেন আর বেরোচ্ছেন আর মানুষের মাঝে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, দৃশ্য ভালো লাগছে না, এমনটাও করবেন না। এসব বিষয়গুলো এই আয়াতের অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষ করে এখানে যে কোনো মজলিস সম্পর্কে বলা হয়েছে। আর মজলিস সেটাই যায় যেটা কমপক্ষে বৈধ মজলিস, যে মজলিসে কোনো গুনাহ হয় না, পাপ হয় না। এছাড়া যেসব মজলিসে গুনাহ হয় সেসব মজলিস পরিহার করা, বর্জন করা ফরজ। যেমন এক জায়গায় লোকজন বসে গীবত সমালোচনা করছে, চোখের আড়ালে অন্যের কুৎসা গাইছে, তাহলে এইরকম মজলিসে বসাই হারাম। প্রতিবাদ করার জন্য, তাদেরকে উপদেশ দেওয়ার জন্য আপনি সেখানে দাঁড়াতে পারেন, কিন্তু বসা হারাম। গান বাজনার মজলিস, সিনেমার মজলিস, ফিল্মের মজলিস, সিরিয়াল চলছে মহিলার, আর আপনি বসে গেলেন গিয়ে, বসাই যায় না এরকম মজলিস। আল্লাহ পাক বলছেন, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ চলে আসার পরে জালেমদের সাথে কখনো বসবে না। তাহলে যে কোনো পাপের মজলিস হচ্ছে জালেমদের মজলিস, আল্লাহ বলছেন জালেমদের সাথে বসবে না। বিড়ি সিগারেট পান করেছে আর ওই ধোঁয়াতে আপনি বসে গেলেন একজন ভালো মুসলমান, কখনো বসবেন না। বিড়ি সিগারেট পান করা হোক, আপনার গরজ আছে, তারপর কথা বলেন, বসে গেলেন চুপচাপ, তার মানে আপনি তাকে অনুমোদন দিলেন যে অসুবিধা নেই, তুমি পান করো, আমি যদিও পান করি তুমি পান করো, নিজেরও ক্ষতি করলেন, তার তো ক্ষতি হচ্ছে, নিজেরও ক্ষতি। এইরকমই যে কোনো হারাম নাজায়েজ মজলিস হতে পারে, শির কুফরি মজলিস, বিদাতি মজলিস, মিলাদ মাহফিল, জন্মবার্ষিকী, কেক কাটা হচ্ছে, ছেলের হোক আর বিবির হোক আর নবীর হোক, ইসলামে নেই। সব বিদাতি মজলিস, শিরকি মজলিস, যেখানে গায়রুল্লাহকে ডাকা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, শিরকের শিক্ষা দেওয়া হচ্ছে, কবর মাজার পূজার শিক্ষা দেওয়া হচ্ছে, এইরকম মজলিস, এইরকম জলসায় বসাই জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিঃসন্দেহে মুমিন ওই সব লোকেরা, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী আর তার রাসূলের প্রতি বিশ্বাসী, ওয়া ইযা কানু মাহু, যখন তারা নবীর সাথে থাকে, আলা আমরিন জামইন, কিছু গঠনমূলক কোন সমষ্টিগত কাজে বা গঠনমূলক কাজে, একা কাজ হলে তো একাই বসতেন, কিন্তু কয়েকজনকে নিয়ে বা সমাজের লোককে নিয়ে বসতে হবে, কোন বিচার সালিস রয়েছে তাও শামিল, যদি সেই বিচার সালিসে জুলম অত্যাচার না করা হয়, যদি কোনো সমষ্টিগত কাজে তারা থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বা অন্য কারো সাথে, লামিয়া ঝাবু, খেয়াল খুশি চলে যাবে না, যখন ইচ্ছা হলো উঠে চলে গেল, যখন ইচ্ছা হলো বসলো, হাত্তা ইস্তাযনুহু, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি না নিয়ে, মজলিসের যিনি দায়িত্বশীল আছেন, সভাপতি আছেন, তার কাছে যতক্ষণ অনুমতি না নিবে ততক্ষণ সেখান থেকে কেটে পড়বে না। ইন্নাল্লাযিনা ইস্তাযনুনাকা, নিশ্চয় হে নবী তোমার কাছে যারা অনুমতি চাই, উলাইকাল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই আল্লাহ বিশ্বাসী এবং তার রাসূলে বিশ্বাসী, এরাই সত্যিকার অর্থে মুমিন। পক্ষান্তরে মুনাফিক না, মুনাফিকের চরিত্র হচ্ছে সুবিধাবাদী, যখন ইচ্ছা হবে কেটে পড়বে, ভালো লাগলো না কেটে পড়লো। ফায়জাস্তাযানু কালে বাজে শানহিম, নবীকে এখন আল্লাহ বলছেন অনুমতি চাইলে আবার তুমি শক্ত কঠোর হয়ে যাবে না, অনুমতি দাও, যাকে ইচ্ছা অনুমতি দাও, যখন ইচ্ছা অনুমতি দাও। ফায়জাস্তাযানু কালে বাজে শানহিম, তাদের কোন কাজের কারণে যদি তোমার কাছে অনুমতি চাই, ফাজানলে মান শেতামিনহুম, তাদের মধ্যে যাকে চাও তুমি অনুমতি দিতে পারো, ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, আর আল্লাহর কাছে তাদের জন্য মার্জনা কামনা করো। কেউ যদি ভুল ত্রুটি করে, বেশি বেশি অনুমতি চাইলো, বেয়াদবি করলো, তো আল্লাহকে বলো আল্লাহ তুমি মাফ করো এই লোকটিকে, গফার আল্লাহ লাকা। আর ওরা বলে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনার উদারতা হচ্ছে যে আল্লাহ আপনাকে মাফ করুন, আল্লাহ আপনাকে মাফ করুন, ভদ্র কথা, এবং আল্লাহর কাছে দোয়া করলেন, এই আয়াতের উপর আমল করলেন আপনি। ইন্নাল্লাহ গাফুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী বড় দয়াবান। মহান আল্লাহ তারপরে আরেকটি নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে নবীকে তোমাদের মতো করে ডাকবে না, আমরা পরস্পর ডাকি আব্দুল্লাহ ভাই, মোহাম্মদ ভাই, হ্যাঁ আলী ভাই, তাই না, নাম ধরে, অনেকে বলি না, ভাইটাও বলি না, মোহাম্মদ আলী না, নবীকে এভাবে ডাকবে না, ইয়া মোহাম্মদ বলে ডাকবে না। লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাযা, তোমরা তোমাদের মাঝে রাসূলকে ডাকাকে তোমরা যেমন পরস্পর একে অপরকে ডেকে থাকো ওই রকম ভাবে ডাকিও না, একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে ডেকে থাকো ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ডাকবে না। কাদি ইয়ালামুল্লাহু আল্লাযিনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াজা, আল্লাহ পাক বলছেন যারা গোপনে চট করে মজলিস থেকে লুকিয়ে বেরিয়ে যায় তাদেরকে আল্লাহ তো জানেন, হয়তো মজলিসের যে অধিপতি সে জানতে পারলো না, সভাপতি জানতে পারলো না, কিন্তু আল্লাহ জানেন যে কোন অন্তর নিয়ে বেরোলো। নিশ্চয় আল্লাহ পাক জানেন ওই সব লোকদেরকে যারা চুপি সারে তোমাদের মধ্যে থেকে কেটে পড়ে, গঠনমূলক কাজ অথচ আপনি সহযোগিতা করবেন না সেই জন্য টান দিলেন, দান করবেন না সেই জন্য টান দিলেন, অথচ মসজিদ নির্মাণের আলোচনা, মাদ্রাসা নির্মাণের আলোচনা, এতিমখানার আলোচনা, জনকল্যাণমূলক কোন আলোচনা আছে, কেটে পড়লেন, আল্লাহ জানছেন যে কি উদ্দেশ্যে আপনি কেটে পড়লেন। অবশ্যই আসবে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুসি বাহুম ফিতনা, যে তাদের উপর পরীক্ষা এসে পড়বে। এই ফিতনা তাফসির সালাফগণ করেছেন, তাফসির কারগণ করেছেন যে ফিতনা মানে দুনিয়ার আজাব, পার্থিব শাস্তি চলে আসবে, দুনিয়ার কোন গজব চলে আসবে, বিপদ আপদ চলে আসবে। নবীর নাফরমানি করার জন্য ওহদের যুদ্ধে 50 জন সাহাবীকে ওই ছোট্ট রোমাত পাহাড়ে বলেছে তোমরা, আমরা হারি আর জিতি আর মরি, যদি দেখো পাখি তো আমাদেরকে নুচে নুচে খাচ্ছে, তবুও এই পাহাড় থেকে নামবে না। কিন্তু তারা দেখলো যে কাফেররা তো পালিয়ে গেল, আর এখন তো আমরা জিতার পালাই, এখানে বসে থাকলাম, শুধু কিছুই করলাম না, নেমে পড়ি, তাদের আমিরের কথা শুনেনি, সেই জন্য তাদেরও ক্ষতি হলো, তারাও সব গেল, আর মুসলিম মুজাহিদিনের মধ্য থেকে 70 জন এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে একটি কথাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করার কারণে, অথচ ইচ্ছা করে না, যুক্তি যে আর এখন বসে থাকার লাভ কি, কাফেররা তো রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের যে শত শত আল্লাহ পাকের রাসূলের নাফরমানি হচ্ছে, কেন দুনিয়ার আজাব আসবে না, অবশ্যই দুনিয়ার আজাব আসবে, এই এক আজাব রাসূলের বিরুদ্ধাচরণ করলে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর এসে পড়বে ভয়াবহ শাস্তি, অর্থাৎ পরকালের শাস্তি, কবরে জীবনের শাস্তি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আল্লাহ শুনে রাখো, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরযি, নিশ্চয় আসমান জমিনে যা কিছু আছে তার মালিক আল্লাহ, তোমরা যে অবস্থায় আছো আল্লাহ পাক জানছেন। আর যেই দিন তার কাছে ফিরে যাবে সেই দিন সম্পর্কে আল্লাহ জানেন যে কখন সেই দিন হবে, সেই দিনে কার কি পরিণাম হবে আল্লাহ সব জানেন। ফায়ুনাব্বিহুম বিমা আমিলু, যা কিছু পৃথিবীতে করেছে মানুষ তাদেরকে আল্লাহ পাক তা জানিয়ে দেবেন সেই দিন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। এখন আমাদের সামনে অল্প সময় আছে, সুতরাং আপনাদের কারো যদি প্রশ্ন থাকে তাহলে হাত উঠাবেন প্রথম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমরা সবাই জানি যে আল্লাহ এক, অদ্বিতীয়, এটাতে কারো দ্বিমত নেই। এখন কোরআন শরীফে অনেক জায়গায় লেখা আছে যে আল্লাহ নিজেকে বলতে গিয়ে আমরা এটা করেছি বা আমরা এটা করেছি, তো এটা কেন বা কি এটা ব্যাখ্যাটা কি? ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে আল্লাহ এক ও একক, আল্লাহ আহাদ, সূরা ইখলাসে রয়েছে, তার কোনো শরীক নেই। কোরআনে কেরিমের বহু আয়াতে বহু বচন নাহনু নাজ্জালনা আমরা এই শব্দ ব্যবহার হয়েছে, কখনো এক বচন এসছে ইন্নানি আনাল্লাহ, আনাও এসছে এক বচন এসছে। তো এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে যে জমা বহু বচন তাজিমের জন্য, সম্মানের জন্য ব্যবহৃত হয়েছে। এখন যারা রাষ্ট্রনেতা তারা কোনো যখন আইনের ঘোষণা করে প্রচার মাধ্যমে টিভিতে, সে তখন আমরা বলছি, বলে না যে আমি বলছি। শুনেছেন রাষ্ট্রপতি ভাষণ, প্রধানমন্ত্রীর ভাষণ, রাজার ভাষণ, যখন সৌদি আরবে রাজা ভাষণ দেন তখন আমি বলে না, আমরা এই ঘোষণা করেছি, আমরা জানাচ্ছি। তো এটা তাজিমের জন্য বহু বচন ব্যবহার হয়ে থাকে, এই জন্য আল্লাহ পাক বহু বচনের শব্দ কখনো কখনো ব্যবহার করেছেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور هي مومنگان الله কে ভয় করো। হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শুয়ার অবৈধ করা হয়েছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় এগুলো হারাম খাদ্য। এই ইমানদারগণ, তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর ওহী, তিনি পূর্ব ও পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের। হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে? জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত 11:30 বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা, সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে? কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায়, যেটি বৃদ্ধি পায় 7 শীষে এবং প্রত্যেক শীষে আছে 61 দানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন। যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন 70,000%। আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে? আজই বিনিয়োগ করুন আল্লাহ তাআলার রাস্তায়। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।